آپ مظاہرہ کچھ سلوس ہیں اچھا بھائی کتاب المظاہرہ کتاب القسمت مجھے محاسبت باہر کہنا کتاب المظاہرہ کے مجھے زمین دیگر جو فوٹو پر جو فوٹو کے پٹائی کرنا تو کون کون کرا আর কিতাবুল কিসমতের মধ্যে কি হয় আইন সাহিত্যকে বন্ধন করো আর এখানে আর দল সমিতি যে ফসল করি দল উত্তর দিলে ফসলকে পাঠলা দাদা মিনারি সব বাটনের উপরের মধ্যে কি আছে রে ভাই বলতে বল কিসমত কেন মুকাদ্দম বলো কিসমতের মধ্যে আইনের সাহেব কি হয় বন্ধন হয় কেন আইনের সাহেবের বন্ধন হয় না ছিল তারা বাটাই করতে গিয়ে বাঘা দিতে কি হিসেবে সুলস হিসেবে অথবা ধ্রুব হিসেবে এই হিসেবে উল্লেখ করছে কয়ে যে এতরাজি না কয়ে যে আদাতি তাদের যে জমিন বাটুরা বাটাই দেওয়ার সময় সুলস শান্তি দিত এই হিসেবে উল্লেখ করেছে ওনার কাছে বিনসি মুজারাতি বা مزارات سلوس کی آواز نہ روبو کی آواز نہ باطل ہے مزارات اب خیر بٹائی کرنا سلوس کی آواز میں روبو کی آواز میں یہ باطل ہے اور کہہ رہا اللہ مزارات لغت مفارقین مفارقین نہ کرے کیونکہ مزارات حضر لغت کی یہ باب مفالات کا مصدر ہے من حضر مطلع کے ذرا یعنی جس کو بیج کو زمین میں ڈالنا بیج کو زمین میں ڈالنا جب مفالات کی کا وزیر مزار ہے آپ ایک سنر کیے بھائی زمین ہے ایک سنر کیے بھائی عمل تو وہ جانتے کے جانا একজনের জমিন একজনের কি ব্যাংক আমার ফির শরিয়াত হইয়া একজন আলাদা শরিয়তের মধ্যে মুদারাত হোক আগতে করনা জারা পর খেতি পর বাজে পয়দাবার কে আওয়াজ বাজ পয়দাবার কে আওয়াজ উৎপাদিত ফলটের ফসলের আংশিক এর বিনিময়ে কি করা চুক্তি করা বিরুদ্ধে চুক্তি হতে কি হয় মুদারাত উৎপাদিত ফসলের বিনিময়ে কি করা ভাই আংশিকের বিনিময়ে চুক্তি করার নাম হচ্ছে কি রে ভাই হ্যালো শান্তি করত এবং ফেসলাই করত কে বয়ন করছেন ভাই আর বাতিল আন্দোলন তো কব্জাদার এটা বই বিদ্যে আসেনি কিতাবুল বাতিল অর্থ কি যে কব্জাদারের মৃত্যু হতে পারে যদি না আর ফাসেদের মধ্যে কব্জাদার কি হয় কইয়া ফাসেদ তিন দাম বাতিল অর্থ তো কইয়া ফাসেদ তুমি কইছে আর আমার নিবন্ধনের কাছে এটা ফাসেদ অর্থ যদি ফাসেদ যদি পয়দা ফসল পয়দা হয় এভাবে বাটলা হয় তাহলে কব্জ কইরা ফেলে যাই হবে কথা বলছি ওই ফাজ তো শিক্ষে না গল্প আমি কথা বলতে পারছি নি, বাচ্চাদের মধ্যে কবজার মৃত্যুতে ভেজা দেয় না, বাচ্চার মধ্যে দেয় কিন্তু বাচ্চাদের মধ্যে কবজার মৃত্যুতে যে ভেজা দেয়, তাহলে কেউ যদি এরকম মুদারাত করে আগে মুদারাত করে আর যদি এখানে কিভাবে যদি কবজ হয় তাহলে এখানে মৃত্যু দিকেই ভেজা দেয়, এই জন্য হইয়া ফাঁস হইয়া ফাঁস দিন যাবে না। চুক্তিপত্র করবো পয়সার বিনিময়ে, কোনো ব্যবহারে যদি যাই কোনো তরিকা এখতিয়ার করে তাহলে এখতিয়ার অনুযায়ী যাই আছে, আর বাতিল করে কোনো তরিকায় খেতে যায় হবে না, তাহলে কোথায় থেকে এখানে কোনো তরিকাকে ইখতিয়ার করলে হিলাবাজি করলে কি হবে যায় হবে, এই জন্য কিছু হইয়া ফাঁস হইয়া সকালা যায় নতুন সাবেনে বলে যে দেখি ভাই যায় দিমা রুবি আন্নাল নবী সাল্লাল্লাহু আমালা হালা খাইবারা আলা মিসর মা ইখরুজু মিন সামারিন ওয়া যারাইন মাল আমল মাল আমল এক জানাবে কি মাল আর জানাবে কি ভাই যায় ক্যাশ করতে মুজারাবাকে মুজারাবার সাথে ক্যাশ করে কি আছে রে ভাই কথা মনে হইল জমিন আছে আমল করতে পারে শ্রম দিতে পারে না, শ্রম দিতে পারে জমিন দেখা আছে ব্যবসা করতে পারে না, আর ব্যবসা করলে ব্যক্তি থাকা নাই কবির মেয়েদি গেছিল ভাই হাজত এলো না একা বলা হাজত এলো একা কি করলাম হিরো মেয়েদিকে জাদু ধোয়া আর জাদু সে নিতে পারে না জমিন হলো হাজতি তার ফসল সে নিজে ফসল করতে পারে না, তত যে ব্যক্তি শ্রম দিতেছে তার হাজতি সে কি শ্রম দিতে পারে কিন্তু জমিন নেই শ্রম দিতে পারে মূলধন নাই, তাহলে উভয় জানার থেকে হাজত এলো না জমিনওয়ালার কে পক্ষ থেকে হাজত আছে আমলওয়ালার পক্ষ থেকে কে আছে ভাই হাজত বল জামে যখন হাজত আইনা দাল মাল কাজি হাতাদি ইলাল আমল বল কবিয়া আলাইহি লাই কেন কাউকে মালওয়ালা কবি রাস্তা নিয়ে পাতে আমল কাজ এই মাল আছে কাজ করতে পারে মনে হয় না মাল আছে কাজ করতে বল কবিয়া রাহি যে আমল বল কে মজবুত হ্যাঁ পরিশ্রম করতে পারে লাইয়ে দিদি নি পাঠে মাল বা মাস্টার তো খায় যদি বস জরুর দায়ী হি জরুর দায়ী হি ইলা এনাকাদ হাত রাখতে এনাকাদ মনে ইস আর দিকে এই চুক্তিপত্র চুক্তি হওয়ার দিকে প্রয়োজন কি করেছে ভাই بھائی بھیجتے بھائی نے ماں آمیل اور دلمال کے درمیان آمیل دلمال کے درمیان زمین والا ذی عقار اور کامل کے درمیان آمیل کے ریشم پوکا کھائے ریشم کی پریشرم کرلام اردیک ہمار اردیک تم گور ایک باغی دلام گور ایک دام لگائی دلام پانچ ہزار ٹکا تیس ہزار ٹکا دام ہوئی بازار نیا بیش ہزار ٹکا پچیس ہزار ٹکا دنیا تقریب کر ملک باقی دلام ہمارا بھال ایک تمہار ایک ہمارے بات سائٹا تمہار سائٹا کی باقی دلام دو دن دودھ دودھ کھائی کچھ بکری بات ہوئے دل تم رکھے دیا دودھ ہمیں نہیں دوں ایک دن باغ تمہیں کھائی جاتی ہے ہمارے کن ہین تر مدد فائل مختار مسال ہے کن ہین کھائی نا سے بار تم کاج رکھ لے نہ کھیلے سے بار تھی بتا فائل مختار بھائی مسال مسجد کی بول فائل مختار تھی بتا آمر اختیار شکایتے نا ہین فائل مختار اختیار رکھائیتے তোমার আমলে একটা রেখাইতেছে না ফাইলের মুক্তারের ওর তো হ্যান্ড দিয়ে ফাইলের মুক্তার তার একটা রেখাইয়া তার সাইড থেকে দিতে বিল দিতেছে আন্ডা দিতেছে দুধ দিতেছে দাদা তোমার আমলে কর না যদি সে গাছ না গাই দিতে কি করতে পারবা ডাক্তার কাছে দূর দূর করতে পারবা তুমি গাছ দাবাই দিতে পারবা তাহলে এই জন্য হ্যান হাতের মধ্যে বাগি দেওয়া بخرام تو بل کا نام بخرام دینا کرم کو بٹائی کی تو کچھ نہیں اور اسی طرح بجاتا کو دودھ کل کو معاملہ تن معاملہ کے طور پر دین سے دوائی نیت سے دوائی جب وہ دوا ہو گئے اور اور جتنی میرے پاس اور ہمیں اور تو ہونا سے بیس ہزار تیرنا جو دی چھ مہینے پورے تیس ہزار ہو پانچ ہزار تم میرے پاس پانچ ہزار کی ارے یہ دیکھے کون علماء کرام جو جائز مانے کریں ہر پٹ زمین کے رحم جو کی زمین کی کی رکھا بھائی جن بھی رکھے جو علماء کرام جائز مانے کریں بلے دے کون مولو بڑا سے لے تو سو بان بھائی لنے دیکھو کیا زمین کو کیا رہے کیا در کی دینا دینا رکھے نا کوئی جو مولو بیر کرو ہے ترین سے لے بولی بلے سود تھا نہ لے سود دے لوکنا বুঝলি জামু এখানকার সমর্থন দেবো যে বিয়া করাইব যদি হ্যাঁ তোমার একটা ছেলে বিয়া করাইল নেন দুই লাখ তিন লাখ টাকা যদি দিতে না গেলে আমি মনে বিয়ে সব করে মনে বুঝছি নাহলে ওখানে দাও তো জামু বিয়ার জামু সূর্যতে খেলার কাজ হবে বলতে হুজুর আগে আর হুজুর আগে দে হুজুর ওকে ভাগবেন আগে চলে যাই অবশ্যই সে যাক শরীয়তের বিরুদ্ধে একটা কাজ হইলে আসসালাম আলাইকুম তুমি আমার বাপ হোক তুমি আমার ভাই হোক তুমি আমার দাদা হোক তুমি আমার দাদা তোমার হতে তুমি আল্লাহর কাছে তুমি জব দিবে না আমি জব দিব জব তোমার দিতে হবে যেরকম কণ্ঠে আমরা বলেছি, দরিদ্র কবিরা বলবে যে কি হ্যাঁ আমার হ্যাঁ আমরা গুমরা করছে, এরা জব দিউটি কোরআন হাদিস তরকে চাইছে না, আমরা দোষ উচিত করে। আচ্ছা ভাই আর সঙ্গে বহুত কথা বলেছি, ক্ষমা চাই দোষ। জ্ঞান আশ্রয় হোনা কেলে কেউ কি জায়গা আমি কি আশ্রয় নিয়ে আমল কেই দিনে এখানে আমলের কোনো কেই আশ্রয় কি তাহসিল হা তাহসিলের সবাই কেন্দ্র কি তাহসিল হা তাহসিলের সবাই হয় না তাহা কাছে নি তাহা কুকু কাছে তৈরি হয়েছে থেকে গরু বাজি দেওয়া, মুরুগ বাজি দেওয়া, হার বাজি দেওয়া, বকরি বাজি দেওয়া, শিবতি দেখায় মোকাবেলা আমিলের আমলের দ্বারা যে জিনিস কিভাবে পয়দা হবে তার আংশিকের আওয়াজের মধ্যে তাকে কি না হইল বুঝল মাইনা কবি তার পরিশ্রমের মাধ্যমে যে যা হাসিল হবে তার আংশিক বিনিময়ে তাকে কেউ নিলে ভাই শ্রমিক নিযুক্ত আমি যেটা বুঝছি ভাই হইতে পারে আমার তর্জমাটা ভুল হইতে পারে যে এত টাকা কারেকশন করলে এক সপ্তাহে এক কোটি ঠিক না হাজারে করিনি ভাই করিনি তাহলে সে তার পারিশ্রমিকের মাধ্যমে যে ফলাফল হবে আংশিক ফলাফলের আমাদের তাকে শ্রমিক হিসাবে নির্বাচন করা হইয়াছে তাই না? আর বুঝলো তো আমি তুমি আমার গহম পেশাই দিব কিন্তু আগেও গেছে যে পাঁচ মন আটা পেশাই দিবে এর মধ্যে দশটা আটা তোমাকে দিয়া দিবে তার পরিশ্রমের মাধ্যমে যেটা কি হবে হাসিল হবে এটা আংশিক আওয়াজের মাধ্যমে না কাফি কাফি ধরছে কি এক কফি পাইমানা কাহান আটা পেশো আছে তো গেছে রে ভাই যেন কাফি তো তাহান যায় না কিন্তু মেঘদার মজুর না ভাই পাঁচ লাখ হইতে পারে পাঁচশো হইতে পারে এক যে মজুর হইল না আজুর চাকরি ভাই মজুর না অথবা ফসল হইল না আর ফসল না হইলে ভাই তো আজরটা মজুর হইল অথবা কে ভাই হ্যাঁ আরে বাবা এই যা বোধ কর না কিতাব যদি যা আমি যেন পড়তেছি ভাই বোধ কর আমি মরতে যাচ্ছে ও ছোট মুক্তিতে পড়ছো আর মশলা মশলা কই ইন্তেকাল সময় আর কত বলেছি ভাই কোন দারে মসজিদ দোনা দিয়ে মসজিদ ও একা যে ভাই জালত উজ্জ্বল আবেলে উজ্জ্বল মাধব কে মাধব হওয়া এদের কবলে কিনে ভাই মসজিদ তাহলে বলছি কি এই দিনে ইমাম আবু রহমতুল্লাহ মুদারাতকে কি করছেন বাতিল বলছেন ফাসেক বলছেন বাতিল বলছেন অর্থাৎ ফাসেক বলছেন মুআমালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজে মুকাসমা আর একটা খারাজ ওজিফা খারাজ দুই প্রকার একটা হচ্ছে খারাজে মুকাসমা আর খারাজে ওজিফা যেরকম কর জমিনের উপর যে কর নির্ধারিত করা হয় ফসল হোক বা নাই হোক দেখেন কর বলা হয় না যদি বার্ষিক যে নির্ধারিত করা হয় জন্য খেলাজ আর জমিনের উপর আমি কি কর সাব্যস্ত করলাম যে ফসল যা হবে তার আংশিক দেওয়া এটার নাম হচ্ছে খেলাজ মুকাসমা ফসল হবে তার আংশিক নির্ধারিত করে দেওয়া এটার নাম হচ্ছে খেলাজে থেকে ট্যাক্স আদায় করছেন কর আদায় করছেন তাদের প্রতি দয়া করছিল তাদেরকে সুলে তুজা করছে যা তাদের জন্য কম কিন্তু জমিন দিয়েছে কিন্তু জমিনের মালিক গানিমি জমিনের কেন এখানে খাইবরকে জমিন দিছে এহসান হিসাবে সুলে হিসাবে খারাজ মুকাসমা এটা কর এটা মুদারাব নয় এটা কর এটা মুদারাব নয় কি করছে ভাই সকাল আলদা সাইরা বিকিয়া আনেরে জমিন কি করছে ভাই সাইর অর্ধেক পানি শেষ করছে পানি কি করছে শেষ করছে ও কারা বাহা হাল দুটা আর জমিন আর তার বাস করছে লামিয়া করতে চাই কিন্তু হ্যাঁ ফসল আর তাহলে ভালো আগে মিছিল কে দিবে জমিনওয়ালা ওই ব্যক্তি আমের থেকে আগ্রহ মিছিল ওদিকে এতদিন এই জমিনটা চাষ করতে কত টাকা লাগতো জানি বাপ আগে দিতে কত টাকা লাগতো একটা লোককে এইভাবে খাটাইলে 3 মাস বা 1 মাস কত টাকা লাগবে কত টাকা কাটিয়ে দিবে জমিনওয়ালা ও আমেরকে শ্রমিকে দেবে আচ্ছা এই সূত্র হাজা ইজা কানা বদরু মিন কাবলা সাবে লাগবে। যদি ইয়ে বদর হতে গেলে ভাই বীজ বীজ খেলা দিছে জমি বলা বীজ যদি কেঁদে এই যে সুরত আজ মিছিল মিলে গা আমেল কেলে হাজার থেকে আজ মিছিল মিলে গা আমেল কেলে ইজা কানা বদরু আগার হবে বীজ জমিনওয়ালা কি জানে বীজ কার পক্ষ থেকে কানা বদরু মিনতে পারলি বীজ দিছে কেন রে ভাই আমেল আল্লাহ ইয়াদুল মিসলাদ বস আমেল বস জমিন কি আজব কার মিছিল দেয় না করে না অর্থ এই জমিনটা ছয় মাসের জন্য কেরাই দিলে যত টাকা আসত অত টাকা আমেলের কি কাজ দিতে হবে জমিনওয়ালাকে দিতে হবে। ঘরের মালিক তো বজরওয়ালা জমিনওয়ালা বজরওয়ালা কি হইতে পারে কারণ যার ওই বজব সেই ফসলের মালিক যাও কেন এই ফসল হয়েছে কার মাধ্যমে বীজের নমুর মাধ্যমে আর বীজের মালিক যে ফসলের মালিক সেই নাঙ্গল দাল জমিন নাঙ্গল দাল জমিন বীজ দাল ফসল সার বীজ দাল ফসল সার আছে আপনি লাখা অহন অবর্জনে কি বেব তার হাজার মিলে কামা ফসল না যেভাবে আমি তফসিল আর কি কিন্তু ফতোয়া সাবে ইল্লা নাল ফতোয়া লা কওলিনা আগর ফতোয়া সাহেব আনকে কল পর হে চিনি ইহাজত নাস ইলাইহা ও যে হাজত হনে লুকু কাজ কি দর আপনি জুহুরে তামুল উম্মত দিয়া জাহির হনে তামুল উম্মত উসকে সাব পনা সাবেক রাম তামুল ইকে চিন বুঝিনি বলে অহন বর্তন আয়া তামুল নাস কইলে কইলে গা সুদ খাইয়া সেগুলো তামুল নাস হয়েছে গা যেটা নকশার খেলা বুঝলেন যেগুলি কি ভাই তামুল নাস হয়ে যায় সাবা কেরামে তামুল ভাই ফুকাই কেরামে তামুল ভাই মুস্তাই দিনের রোজ্য সহ্য মুখ বললে তামুল নাই ভাই জিনে কোনো অনেক হলে তামুল নাস হিসাবে তো যাই জন চাই কই না ভাই কিন্তু আমাদের তামুল গুণাতে বা নাই আমি আরো কানতে পারতাম আর পিয়াজ কো ছোড়া যাতে তার মন না সুদে কাম আসুক কেসে জুতা কে তৈর করলে দেখো ভাই জুতার জুতা এক দূর জুতা আমি তুমি বানাই দিবা এই সাইজে তোমাকে 2000 টাকা বা 1600 টাকা জুতা তৈরি করেন না যে সমবেস মবির মজুদ আছে তাহলে মাহাদুম মবির রূপে ব্যবসা চলে আরে শর্ত গিরে ভাই মবি মজুদ থাকতে হবে তোমার কাছে না থাকলো মাত্র থাকতে হবে যে জুতাটা তুমি তৈরি করতে দিছ এই জুতাটা কি এই জুতাটা মজুদ আছে মাহদুমের রূপে বাই চলে যেন এস্তেসনা জায়গা আছে তা বলে নাচ হিসাবে মজারা তো জায়গা আছে তা বলে নাচ হিসাবে আর কোন আসো তোমার রূপে তুই কালা আমি কালা Thank you. আরে কথা গায়ে গুনতে ধরে আচ্ছা আমার গুন্দা আমার চুষ আর গুন جن حضرات کیا جائز رکھتے ہیں لیکن یہ شرط تام شرط کے ساتھ منسوخ ہے اللہ قول میں شروع جن حضرات جائز رکھتے مدرات یہ تام شرط کے صحیح ہونے کے لیے تام شرط کے ساتھ کیا منسوخ ہے آدوا قوم الارض صالحۃ للزراعہ زمین زراعت سے پہلے ہو گیا اور تم نے نم نام زمین دیچ اور تو وہ مکتو زمین زمین یعنی بٹولی جو آر ایک جیوی زمین وہ زمین دیگے نا ہم اپنی کہہ رہے کہہ دیکھو جب اے لو مکتو زمین میں دیکھو بٹول ہے کہنا زمین یعنی دیکھو بٹول ہے بھی گتا نہیں شدو پاتھر شدو پاتھر یعنی کی گاسری لے گو دیکھو اور تو نظر نیم گاس دیاو لو مکتو আসল মজার ইঞ্জিনিয়ার লাগাইছে এই দেশ থেকে মাড়ি নিচ্ছে ওই দেশের মাড়িয়ে কি ঘটনা নিম গাছ হয় ওই দেশের যে মাটিতে নিম গাছ হয় না এই জন্য ওই মাটির যেরকম গাল খালতা নিচ্ছে এবং মাড়িও বাংলাদেশ থেকে নিয়েছে গর্ত করে আগে বাংলাদেশে মাড়ি দিচ্ছে এবার নিম গাছ লাগাইছে অন নিম গাছে তো বড় বড় মোটা হয়েছে ওই আসল মজার কি সুন্দর ছায়া তাহলে মাটিও উপযুক্ত হইতে হবে ফসল এটা একটা উদাহরণস্বরূপ বললাম জানার মকসুদ আল্লাহ আসছিল কেউ মকসুদ নিয়ে আসছিল দু না হো তো যারা তার অসুখে বাঘা দমন সুখে কেউ হয় ফসল হয় না অন্ধের জমির মধ্যে ভটল অযোগ্যতা না রাখে ফসল হবে আরে জমিনের মধ্যে ভটলা জীবিত না রাখে তাহলে ভটল হবে ভাই জানার মতো লাগিয়েছিল সবাইকে বসানি এখন আর রব্বুল আর্দ মজার এবং আর রাখবে আর রব্বুল আর্দ এবং মজার আল আর্দ হতে হবে অর্থ কি আকেল বালাই পাগল থাকলে হয়েছে পেতো না ভাই আকেল বালাই হয়ে যাবে সানি ওনার জমিনওয়ালা আর খেতে কারণওয়ালা আর আগে সোনা যদি সঙ্গে আকেল বাড়ে কোনো করে তত মাইন না আকেল বাড়ে তাই এক তো সুবি কেউ কে আকেল বাড়ে শর্ত নিয়ে গেছিস আগদের কাছে এই শর্তটা শুধু আগদের মুদারাতের সাথে না যত কিছু না আগদের আছে সবার সাথে এই শর্ত পাইতে হবে একদম মান তোকে চিন্তা আগ্রহ হোক একদম মান যে ধরনের চুক্তি হোক যে লাহু ইল্লা আহাল নি সিহু বা মুখের আহাল পড়ে গেল সারাস বয়ানন্তর সময় নির্ধারিত হয়েছে কিন্তু আমাদের সে সময় দরকার নাই কিন্তু আমাদের সে সিজনলি ফসল যদি তুমি গাছ বাগা ধরতে কাঁঠাল গাছ থাকবে আমার এই জায়গাটা মধ্যে কিন্তু সময় নিতে কেন কাঁঠাল গাছ 30 বছর বাঁচছে 50 বছর বাঁচছে হ্যাঁ তাল গাছও তৈরি বলা দিয়ে বা সময় নিতে দিতে হবে কেন বুঝিনি হ্যাঁ আমাদের যে ফসল করার এটা সিজনলি ফসল ভাই ছয় মেয়া বা চার মেয়া চার মাসের কেটে লাগে ভেন্ডি করে বাগা দিলাম ইলের সময় কেন 3 মাস বা 2 মাস পরে ভেন্ডি আর আসে না সাল সাল পায়ন কেন মজুতকা কেন ও আগুন মুনাফিল আর্ধে আর্ধে মুনাফে আর্ধ পথ ইয়া মুনাফে আমার পথ আগে মুনাফে আগে কথা আগে যে বসে চল কার্তিকা হয় বলো যদি আমেলের হয় কেন বদল কেমন বলার যায় মুনাফে জমিনের মুনাফে থেকে হইতে পারে অথবা মুনাফে আমল থেকে হইতে পারে জমিনের মুনাফে কোনটা করিব যদি কার বদল কার পক্ষ থেকে হয় আর মুনাফে আমল হইব কোনঠম আর রব্বুল আলামিনের পক্ষ থেকে মন্ত্র তো হিয়াল আর মন্ত্র তাইন কেন ওলা হয় লাহা اس کے لیے لاہ زمین کر دی گئے منافع کے لاہ زمین کر دی گئے تو لما بھی یہ معلوم کیا جائے منافع کو اس مدد کے لیے معلوم کیا جائے منافع کو مدد کے لیے پڑھے گلا رابع بیان و مان علیہ بول کارویٹ ہم کے یہ جو 20 کے دی زمین والا دی گئے نہ 20 کے আমিরে দিবে যা ভাই আর আবু বয়ানু মান আলাইল বদর ইসরাল বদর হ্যাঁ আতামিল মুনাজাত কাতে কাতে মুনাজাত কে এলা মান লিল মা কোদালাই আর একটা কি কেন তাদের মধ্যে ঝগড়াকে খণ্ডন করার জন্য আর জেনে আর মালুম করা জেনে যে মা কোদালাই কিস কিস কে লিয়ে হো মুনাফিল আছে না মুনাফিল আছে জমিন কার পক্ষ থেকে যার পক্ষ জমিন পক্ষ থেকে যদি বীজ দেওয়া হয় তাহলে যে ব্যক্তি খেতে করবে তার হিসা করবে আর যদি বদল কার পক্ষ থেকে হয় আমিনের পক্ষ থেকে জমিনওয়ালা হিসা কত রুবু না সুমন না সুরুষ জান স্থায়িক অবদান কাউকে মুস্তাহিক আওয়াজ কা বিশ্বাস সে কেন আগু বেড়ে আসি তার বীজ তার ফসল ফসল অধিকারী কে হয় বীজ এটা কিন্তু আমের এমন জমিনওয়ালা আমের সে কী বাবের ভাই তার আংশিক পাবে কি সময় দেবে শর্তের মধ্যে আংশিক পাবে কি সময় দেবে শর্তের মধ্যে জান নাও কাউকে মুস্তাহ করতে আওয়াজ কার শর্তকে জরিয়া আমলের বিনিময়ে জমিনের বিনিময়ে আমিরা আমলের বিনিময়ে জমিনওয়ালা জমিনের বিনিময়ে সে কি পাবে বন্ধবারে হিসাব মালিক হইব কেমনে শর্তের মাধ্যমে আলাবদ দাইয়া কোনা মালুমান তাহলে জরুরি মালুম হোনা লাই মালাই ইউলামু ডিরেক্ট মালুম নিয়ে লাই ইস্তার কো সরকার নি মুস্তাক আদুরের সবকে জানা নাই তাহলে শর্ত হিসেবে সে ঠিক হবে না মুস্তাক হইতে হবে না লেহাজা এখানে কি করতে হবে কেন মালুম হইতে হবে মালুম কুকুর ঠুমেব যদি কথা উল্লেখ করা হয় আজকে লাই ইস্তার কো সরকার নি মুস্তাক সব আজকে দরিয়া যে শর্তে মুস্তাহিক হইবে না আর যে মেন্দু যতক্ষণ পর্যন্ত উল্লেখ করা না পড়া গেল সাদাস এই খাল দিয়ে আরো বলার যে বাই না হওয়া বাই না জমিন কো খালি কর দেনা যে রবলার যে খালি হয়ে জানা জমিন কে দরিয়া না আর আমের কো দরিয়া অর্থ কি এখানে জমিনের মধ্যে জমিনওয়ালা কর্তৃত্ব থাকতে পারবে না প্রথমে শেষ দিবেন জমিনের মধ্যে জমিনওয়ালার কোনো কর্তৃত্ব থাকতে পারে না এখানে সে কোনো কি তার সে এই জমিন থেকে তার কোনো কি দখল থাকতে পারে হাতা লাও সারাতা আমলা রব লাগবে ইয়াদকে সার্থকারের আমল রব লাগবে কা পাঁচ ইয়াদ শুধু লাগবে আজ যে মজালাত কেইব আছে ওয়াদ তাকালিয়া ও যে ফৌত হয়ে না তাকালিয়া কা অর্থ কি জমিনের মধ্যে জমিনওয়ালার কোনো কি ভাই দখল থাকতে পারে কেন সে যদি আমল করে দখল হইল না বেদখল হইল দখল হইল ভাই সারে আর শিক্ষক তুই ভুল খারে শিক্ষককে ডুবে যাওয়ার কারণে বাধা হচ্ছে ফসল কাটার পরে ফসল উৎপাদন হওয়ার পরে কি বল ভাই শিক্ষক থাকতে হবে যেন এনা কিন্তু শিক্ষকতার ভিল এনতে হা কেউ কেউ মনে কাজ হওয়ার শিক্ষক এনতে হা কেন কেন ফসল হয়নি না শিরকত, এরা কি কোনো শিরকত আছে ভাই? যে শর্ত দ্বারা কি যোগ শিরকত কি যোগ বা বাতিল হয়ে যায় তাহলে সে আগে মুজারাত কে কি দিবে হাসদ কে সামেন নিন বয়ানে জিন চলব কি করব তখন ধ্বংসা করল বর্তমানে ধ্বংসা করল তোমরা যারা ঢাকার মুখে এরা তো ধ্বংসা কিনছি নিন যারা ঢাকাতে পয়সা এরা তো বলো ইচ্ছে তারা ধ্বংসা চিন করবে কেন অনেক ফসল করার দ্বারা জমিনের ক্ষতি হয় কিন্তু অনেক ফসল করার জমিনের উর্বরি বাড়ে যেগুলো পাঠ করার দ্বারা জমিনের শক্তি বাড়ে ধ্বংসা করার দ্বারা জমিনের শক্তি শেষ হয়ে যাবে তাহলে কোন ধরনের ফসল করবা এটা জানতে হবে কার জমিনওয়ালা সে যদি মনে করে ফসল করলে জমিনের ক্ষতি হবে না তাহলে সে বাগা দিবে আর যদি সে মনে করে ফসল করার দ্বারা কী হবে জমিনের ক্ষতি হবে না ভাই আমি এই জমিন ধ্বংসা করলে বাগা দিন না ঠিক আছে তাহলে জমিনের জোর নষ্ট হয়ে যাবে শক্তি চলে যায় হয়নি তাহলে বলেছে কোন ধরনের ফসল করতে হবে এটা উল্লেখ করতে হবে কোন ধরনের ফসল করতে হবে এটা কী করতে হবে উল্লেখ করতে হবে দেখে এরি করবা এরির মধ্যে কি বাইশ করবা নাকি কে আঠাইশ করবা এটা আলোচনা করে নিতে হবে পাঁচালেন বয়ান ও জিনসের বদলে বয়ান কার জিনসের বদল কো ইয়াসি তাকে হয়ে যাবে আজ কে আয় মা চলো ভাই আমি জবাব দিচ্ছি আর এরা গাল্লা করি বলছে না গাল্লা করতে করতে গিয়ে হন যদি মাইক মারুন লাগে এইভাবে তো গাল্লা করি বলছে না না